সূর্য তারা বিশ্ব ধরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে তাই জাগে জাগে আমার অসীম কালে যেহে জোয়ার ভাসায় ভুবন ভোরে, অসীম কালে যেহে জোয়ার ভাসায় ভুবন ভোরে, নাড়িতে মোর রক্ত ধারা লেগেছে তার টান বিষয়ে তাই জাগে জাগে আমার প্রাণ। ঘাসে ঘাসে পা ফেলেছি ভূমির পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন হেঁটে, ছড়িয়ে আছে আনন্দের দান বিশ্বে তাই জাগে জাগে আমার গান। কান পেতেছি চোখ মেলেছি ধরার মুহূর্তে, কান ধরেছি কান পেতেছি চোখ মেলেছি ধরার মুহূর্তে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে, করেছি সন্ধান বিষয়ে তাই জাগে।